Book 2 ثمانية عشر أتارو أتارو تنظيف المنزل باري بوريشكار كورا باري بوريشكار كورا اليوم هو السبت آج شونيبار آج شونيبار اليوم عندنا وقت كافي آج আমাদের কাছে সময় আছে আজ আমাদের কাছে সময় আছে اليوم ننظف المنزل আজ আমরা অ্যাপার্টমেন্ট পরিষ্কার করছি আজ আমরা অ্যাপার্টমেন্ট পরিষ্কার করছি انا انظف الحمام আমি বাথরুম পরিষ্কার করছি আমি বাথরুম পরিষ্কার করছি زوجي يغسل السيارة আমার স্বামী গাড়ি পরিষ্কার করছে আমার স্বামী গাড়ি পরিষ্কার করছে الأطفال ينظفون الدراجات বাচ্চারা সাইকেল পরিষ্কার করছে বাচ্চারা সাইকেল পরিষ্কার করছে الجدة تسقي الزهور ঠাকুরমা দিদা ঠাকুরমা গাছে পানি দিচ্ছেন الأطفال يرتبون غرفة الأطفال গাছে পানি দিচ্ছেন বাচ্চারা তাদের ঘর পরিষ্কার করছে زوجي يرتب مكتبه বাচ্চারা তাদের ঘর পরিষ্কার করছে আমার স্বামী তার নিজের ডেস্ক পরিষ্কার করছে আমার স্বামী তার নিজের ডেস্ক পরিষ্কার করছে انا اضع الغسيله في الغساله আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় রাখছি আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় রাখছি انا انشر الغسيل আমি জামা কাপড় মেলছি আমি জামা কাপড় মেলছি انا اكوي الملابس আমি জামা কাপড় ইস্ত্রি করছি আমি জামা কাপড় ইস্ত্রি করছি النوافذ وسخه জানলাগুলো নোংরা জানালাগুলো নোংরা الأرضية وسخة মেঝে নোংরা মেঝে নোংরা الصحون وسخة খাবারের থালাবাটি নোংরা খাবারের থালাবাটি নোংরা من ينظف النوافذ জানলাগুলো কে পরিষ্কার করছে জানালাগুলো কে পরিষ্কার করছে من ينظف بالمكنسة الكهربائية কে ভ্যাকিউম করছে কে ভ্যাকিউম করছে من يغسل الصحون কে থালাবাটি পরিষ্কার করছে কে থালাবাটি পরিষ্কার করছে